আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে দরসে আমরা আরেকটি আদবের কথা নিয়ে আলোচনা করব, যে আদবটির ব্যাপারে অহরহ আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। সেই আদব আমরা প্রয়োগ করে থাকি, সেই আদব আমরা মেনে চলি, কিন্তু অনেকে হয়তো বিস্তারিত আদব জানি না সে ব্যাপারে। সেটা হচ্ছে সালাম। সালাম যে ধাতু সিলম, সিলম মানে হচ্ছে শান্তি। যেমন ইসলাম, ইসলামের মূল ধাতু হল কি? ইসলামের মূল ধাতু হল সিলম, শান্তি। সুতরাং মুসলিম, মুসলিমেরও মূল ধাতু হল সিলম। মুসলিম হচ্ছে ইসলাম থেকে, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। যেহেতু আত্মসমর্পণেই শান্তি আছে, এই জন্য সিলম থেকে ইসলাম হল। দুই পক্ষ যদি যুদ্ধ করে তাহলে অশান্তি, কিন্তু এক পক্ষ যদি আত্মসমর্পণ করে নেয় তো সেগুলো শান্তি কায়েম হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। এই জন্য সিলম হচ্ছে শান্তি, সালাম মানে হচ্ছে শান্তি। আর সালাম হচ্ছে কেবল আহলে ইসলামদের জন্য, তার মানে কেবল মুসলমানদের জন্য এই সালাম প্রয়োগ হবে, অমুসলিমদের জন্য এ সালাম নয়। আর এতে অমুসলিমদের মাইন্ড করা কিছু নাই। কোন অমুসলিম বলতে পারে তোমরা আমাদেরকে সালাম দাও না, ভাই তোমাদের জন্য সালাম নয়, সালাম হচ্ছে আহলে ইসলামের জন্য, যারা মুসলিম তাদের জন্য। তাও আবার মুসলিম নামে কিন্তু কামে নয়, তার জন্য এ সালাম প্রয়োগ করা যাবে না। সেই সব বিভিন্ন আদব আছে, আমরা দেখব কাকে সালাম দেওয়া যাবে, কাকে যাবে না, কিভাবে কাকে সালাম দিতে হবে, কিভাবে দিতে হবে, তার উত্তর কি, তারপর আপনার সালামের ফজিলত কি, মাহাত্ম্য কি, গুরুত্ব কি, এসব নিয়ে আলোচনা করব। পরস্পর সম্প্রীতি অক্ষুণ্ণ ও সতেজ রাখার জন্য ইসলামের বিধানে সালাম একটি সুন্দর ব্যবস্থা। সাক্ষাতের সময় একে অন্যের চেহারার দিকে না তাকালে, একটু মুচকি না হাসলে, কথা না বললে স্বাভাবিকভাবে উভয়ের মনে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনার সঙ্গে দেখা হল, মুখটা গোমরা করে রাখলেন, আপনি আমার কাছে এলেন, সালাম দিলেন, আমি মুখটাকে নিচুর দিকে করে রাখলাম, বা আমি পড়ছিলাম, পড়তেই থাকলাম, তার দিকে তাকালাম না। আমার মুখ যেভাবে ছিল, আমার মুড যেভাবে ছিল সেভাবেই থাকলো। এতে আপনার মনে ভুল ধারণা সৃষ্টি হতে, সঠিক ধারণা হতে পারে, ভুল ধারণা মানে একটা কুধারণা হবে যে কি ব্যাপার, মানুষটাকে সালাম দিলাম, সালামের উত্তর এমন ভাবে দিল, আর একবার তাকিয়ে দেখলো না, নিজে বই পড়তে থেকে গেল, বাবা কত বড় পণ্ডিত, বলবে কত বড় পড়ুয়া, কত বড় পড়নেওয়ালা, পড়তেই থাকলো, আমার দিকে তাকিয়েও দেখল না। নিশ্চয়ই তার মনে মনে, যদিও প্রকাশে না বলে, তার মনে মনে এই ধরনের আলোচনা হতে থাকবে। কিন্তু হাসি মুখে সালাম দিয়ে কথা বললে এবং সালামের জবাব দিয়ে হাসি মুখে কথা বললে মহাব্বত সম্প্রীতি বৃদ্ধি পায়, আর সেটাই হল ইসলামের কাম্য। আপনারা জানেন হাসি মুখ খুব ভালো জিনিস, যার মিষ্টি হাসি আছে সে ভালো ব্যবসায়ী হতে পারে। যার মিষ্টি হাসি আছে, যে ব্যবসায়ী মিষ্টি হাসি আছে বা আছে, সেই ব্যবসায়ী ব্যবসা ভালো চলে। যার মিষ্টি হাসি আছে তার বন্ধু অনেক আছে। মিষ্টি হাসি হল এক প্রকার ফাঁসি, মিষ্টি হাসি দিয়ে মানুষকে ফাঁস দিয়ে শিকার করা যায়। এই জন্য ভালোবাসার ভাষাতে বলে হেসেছ কি ফেসেছ। এটা অবশ্য ওই দিকে অবৈধ ভালোবাসার কথাতে আছে, নারী পুরুষের ভালোবাসা, যুবক যুবতী তরুণ তরুণীর একবার হাসলেই বাস, তার মানে ভালোবাসার বীজ বোনা গেল। এই জন্য মুসলিমদের ভাই ভাই সাক্ষাৎ হলে, বনে বনে সাক্ষাৎ হলে, মহিলা মহিলার সঙ্গে সাক্ষাৎ করলে মিষ্টি হাসি, মুচকি হাসি দিয়ে সাক্ষাৎ করবে এবং একে অপরকে সালাম দেবে, সালামের জবাব দেবে এবং কুশল বিনিময় করবে। কুশল বিনিময় মানে কেমন আছো, কেমন ইত্যাদি। তেমনি এক ভাই অপর ভাইকে দেখা করলে, সাক্ষাৎ করলে সেও সালাম দেবে, সালামের উত্তর দেবে এবং হাসি মুখ প্রকাশ করবে, আর সেটাই হল ইসলামের একটা আদব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, যে কোনো ভালো কাজ করবে সেটাই হল সাদকা। ওই যে একবার সাহাবারা জিজ্ঞেস করলেন না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেক দিন সকালে যখন আদম সন্তান সকাল হয়, তো আল্লাহর এত নিয়ামত, তার মধ্যে 360 হাড্ডির জোর, এই প্রত্যেক হাড্ডির জোর থেকে এক একটা সাদকা করা উচিত। তো সাহাবারা বললেন, এই 360 সাদকা আমরা কোথায় পাব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিভিন্ন আমল বললেন যে এই এই করলে পরে কি হয়, এক একটা সাদকা হয়। এখানে এই হাদিসে বলা হয়েছে আম ভাবে কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজই হল সাদাকা। প্রত্যেক ভালো কাজ যেমনি কাজটা করবেন সেটা হবে সাদাকা। এই যে বললেন যে আমি টেলিফোন করলাম একজনকে যে ভাই এসো দার্সে, এটা সাদাকা হয়ে গেল। তবে হ্যাঁ, শর্ত হল কি, নিয়ত থাকতে হবে। আমাদের অফিসের ড্রাইভার সে লোক বহন করে আনে কিন্তু বেতন নেই, কিন্তু বেতন নেওয়া সত্ত্বেও যদি সে নিয়ত রাখে যে আমি মানুষকে আল্লাহর পথের দিকে নিয়ে আসছি, বহন করে আনছি, তো সেও সাদকা, সাদকার স্বভাব পাবে। এমনকি হাদিসে আপনারা জানেন অন্য ব্যাপার, সেটা সালামের কথা নয় বলে আমরা ওদিকে যাচ্ছি না। মোট কথা, প্রত্যেক ভালো কাজই হল সাদকা। ও আন্তালকা, আন্তালকা আখা কাবি ওয়াজহিন তালক, তুমি যদি তোমার ভাইয়ের সাথে, কোন মুসলিম ব্যক্তির সাথে হাসি মুখে সাক্ষাৎ করো, সেটাও হচ্ছে সাদাকা। আন তুফরিগা মিন দালবিকা ফি ইনাই আখিক সাদাকা, তার মানে আপনি কুয়োতে পানি তুলছেন, কসিতে পানি তুলছেন, একজন গেল সেও পানি নেবে, দেখলেন সে হয়তো বুড়ো মানুষ, কি হয়তো মেয়ে ছেলে মহিলা মানুষ, তার পানি তুলতে কষ্ট হবে, তখন আপনি পানি তুলে তার কলসিতে কিংবা তার বালতিতে আপনি পানি ঢেলে দিলেন, তার পানি পূর্ণ করে দিলেন, এটা হয়ে গেল কি, সাদাকা। এমনকি কুকুরকে পানি পান করানো সাদাকা, কুকুরকে পানি পান করালেও তাতে কি হবে, সাদাকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়্যা ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, তোমরা কোন ভালো কাজকে তুচ্ছ মনে করো না, যদিও তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে, মুচকি হাসি দিয়ে সাক্ষাৎ করো। সব থেকে সহজ, এটাতে কোনো কষ্ট হয় না, মুচকি হাসি দিয়ে সাক্ষাৎ করবেন, বাস সাদকা হয়ে গেল। এখানে আপনার কিছু ব্যয় করতে হবে না, খালি হাসি ব্যয় করতে হবে, মুখটা একটু সুন্দর করে আপনি প্রদর্শন করবেন, আপনার সাদকা হয়ে যাবে। আসসালাম হল মহান আল্লাহর একটা নাম, সালাম যেটা আমরা দিই আসসালামু আলাইকুম, এই আসসালাম আল্লাহ তাআলার যে 99 অধিক নাম আছে সেই নাম সমূহের একটা নাম হল আসসালাম, তার মানে শান্তি, আল্লাহ তাআলা শান্তি, শান্তিময়। সুতরাং সালাম নিয়ে, সালাম দিয়ে এ দোয়াই করা হয় যে আসসালামু আল্লাহ তোমার সাথী হোক, আসসালামু আলাইকা আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার সাথী হোক অথবা তোমার উপর শান্তি বর্ষিত হোক, এটা দোয়া, এটা হচ্ছে দোয়া। তো এই দোয়া দেওয়া নেওয়া যদি কেউ মনে করে, আমরা সারা বিশ্বে এখন অশান্তি ভোগ করছি, হয়তো সারা বিশ্বে আপনি দেখবেন মুসলিমরা কত অশান্তি ভোগ করছে, আর তার জন্য আপনার মনও অশান্ত থাকতে পারে, আপনি আপনার বাড়িতে অশান্তি ভোগ করছেন, স্বামী স্ত্রী মিল নেই কিংবা ভাই ভাই মিল নেই, যায় যায় মিল নেই, বয়ে শাশুড়িতে মিল নেই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অশান্তি সংসারে লেগে থাকে, আপনি আপনার চাকরিস্থলে ম্যানেজারের সঙ্গে মিল নেই, আপনি আপনার রাজনীতির ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে মোটেই মিল থাকে না, এ তো থাকবেই না, যতই সদ্ভাব থাক তবু একটা কি বের করবে, একটা খোঁটা, একটা খোঁচা, একটা খোঁত বের করবে, যাতে করে তাকে বিরোধী দলকে কি করা যায়, অপদস্থ করা যায়, মানে পদ থেকে নামানো যায় এবং নিজে শাসন ক্ষমতায় আসা যায়, যে কোনো একটা ইস্যু বের করবেই। এটা বিরোধী দলের নীতি, বিরোধী দলের স্বভাব, সব জায়গায় অশান্তি। এই অশান্তির সময়ে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, এটা আপনার জন্য ভালো না? অশান্তির জায়গাতে আপনি সালামের দোয়া পাচ্ছেন, শান্তির দোয়া পাচ্ছেন। আপনি যদি শান্তিতে সুখে থাকেন তো শান্তির উপরে শান্তি হবে, আর যদি অশান্তিতে ভোগেন, মনে করুন আপনি কবরস্থানে আছেন, সেখানে আপনি লাশ দাফন করছেন, আপনি আপনার কোন আত্মীয়কে দাফন করছেন, সেখানে যদি আসসালামু আলাইকুম বলি, সমস্যা আছে? সমস্যা নেই, কারণ সেখানে আমি শান্তির দোয়া দিই। আর যদি বলি গুড মর্নিং, তার মানে অশান্তিতে ভুগছে আর বলছি গুড মর্নিং, মানে তোমার সকালটা কি হোক, গুড হোক, ভালো হোক, এটাও একটা দোয়া। তো সেক্ষেত্রে ভালো নাও হতে পারে, কারণ আপনি অশান্তিতে ভুগছেন, কিন্তু আমার দোয়া হচ্ছে কি, যে আপনার জন্য শান্তি বর্ষণ হোক, আপনি যে শোক সন্তপ্ত তার জন্য আপনার শান্তি হোক, আপনি যে ঘরে দুঃখিত, ব্যথিত, অনুত্তপ্ত, অনুশোচিত, তার মানে অনুশোচনা আপনার ভিতরে কাজ করছে, তো আপনার উপরে কি হোক, শান্তি হোক। এ হচ্ছে আম দোয়া, যে সালাম আপনি আল্লাহ তাআলা সালাম, সেই সালাম আপনার সঙ্গী হোক, মানে আল্লাহ আপনার সহযোগিতা করুক। আর না হয় দ্বিতীয় অর্থ কি, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। সালাম দেওয়ার বড় মাহাত্ম্য গুরুত্ব রয়েছে ইসলামে, যেহেতু এ ব্যাপারে মহান আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বিশেষ করে যখন কারো বাড়িতে যাবে, তখন তার বাড়ি প্রবেশ করবে না যতক্ষণ না সেই বাড়িওয়ালার অনুমতি নিয়েছ এবং সেই বাড়িওয়ালাকে কি দিয়েছ, সালাম দিয়েছ। সালাম দেওয়া ছাড়া তাতে প্রবেশ করবে না। জালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এ হচ্ছে তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা কি হও, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। নিজের ঘরে যদি প্রবেশ করেন, নিজের ঘরে প্রবেশ করলেও সেখানে আপনি কি করবেন, সালাম দেবেন নিজের ঘরে। হয়তো বলবেন যে পরের ঘরে, আল্লাহ তাআলা এখানে পরের ঘরের কথা বলেছেন, তো পরের ঘরে যদি প্রবেশ করি তাহলে হয়তো সালাম দিতে হবে, নিজের ঘরে প্রবেশ করলে সালাম দিতে হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবা। যখন তুমি বাড়ি প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপরে সালাম দাও, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন, আর তাতে রয়েছে আল্লাহর নিকট হতে কল্যাণময় পবিত্র, আল্লাহর নিকট হতে এ বিধান আর এ সালাম হচ্ছে কল্যাণময় পবিত্র। সালামের জবাব, সালাম প্রসঙ্গে মহান আল্লাহ বলেন ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরাও তা অপেক্ষা উত্তম সালাম দাও, উত্তম অভিবাদন দাও, অথবা সওয়া সওয়া, মানে যেমন দিয়েছে ঠিক সেই রকম সালাম ফিরিয়ে দাও, সেই রকম সালামের জবাব দাও। আপনারা কোরআন মাজিদে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা শুনেছেন, জানেন, যেখানে ইব্রাহিম আলাইহিসসালামের কথা আছে, হাল আতাকা হাদিসু দাইফ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে মেহমান এসেছিল কিছু, তাই না? সেই মেহমানগুলো আসলে কি ছিলেন, ফেরেশতা ছিলেন। সেই মেহমানরা যখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এলেন তখন কি বললেন, ইজদাখালু আলাইহি ফাকালু সালামা। যখন এসেই তারা ইব্রাহিম আলাইহিসসালামকে কি বললেন, আসসালামু আলাইকুম, কালা সালাম, ইব্রাহিম বললেন ওয়া আলাইকুম সালাম। এখানে শুধু সালামটা সংক্ষেপে বলা হয়েছে, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এইরকমই বলা বলি হয়েছিল। তো কোরআনে এরকম ঘটনা রয়েছে যেখানে সালাম দেওয়ার কথা বলা হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটা জিনিসের আদেশ করেছেন। নম্বর এক, ইয়াদাতুল মারিদ, কেউ অসুস্থ হলে আমরা যেন তাকে দেখা করতে যাই, সাক্ষাৎ করে তাকে সান্ত্বনা দিতে যাই, তাই না? কি দোয়া বলতে হয়, একজন রোগীকে সাক্ষাৎ করতে গেলাম, সেখানে গিয়ে কি দোয়া বলতে হয়, নাকি গিয়ে বাস এদিক সেদিক গল্প, ও মা বাড়ি তোমার এত রোগ হয়েছে তুমি তো বেশি দিন বাঁচবে না গো, নাকি বলতে হবে? ও ওই পাড়া একজন হয়েছিল এইরকমই, বেশিদিন বাঁচেনি, কি বলবেন? রোগীকে দেখা করতে গিয়ে কি বলবেন? তাকে সান্ত্বনা দেবেন যে হয়েছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করি যেন ভালো হয়ে যাক, লাবাস তাহুরুন ইনশাআল্লাহ। লাবাস মানে আপনি কিছু মনে করবেন না, এসব কিছু না, ইনশাআল্লাহ এই রোগের কারণে আপনার গোনা ঝরে যাবে, আপনার কিছু হোক আর না হোক গোনা ঝরে যাবে। আজহিবিল বাস রাব্বান নাস, তবে আল্লাহর কাছে দোয়া করুন আপনি, আজহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সুকমা। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে তার শিফা আল্লাহর পক্ষ থেকে আসে, সে রোগ মুক্ত হয়, আরোগ্য পায়, আপনি দোয়া করবেন। এখন যদি আপনি দোয়া না করেন, তার কাছে গিয়ে খালি গল্প স্বল্প করে আসেন, যেমন হাসপাতালে গিয়ে দেখবেন রোগী দেখতে যায়, সেখানে আবার তো খাওয়া দাওয়া চলে, তাই না? এসেছেন আন হুজুর, কাহওয়া খান, চা খান, না হয় জুস খান, না হয় ফল খান, এলো দেখা করতে, উল্টে রোগী আমাদেরকে খাওয়ায়, তাই না? আসল যে জিনিস করতে হয় সেই জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আপনি রোগীর কাছে যাবেন তখন আসাল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আইন ইয়াশফিয়াক, এই দোয়া যদি বলা হয় তো মৃত্যু উপস্থিত না হলে তাকে আল্লাহ তাআলা কি করেন? রোগ মুক্ত করেন। কিন্তু আমরা কে কজন এইসব দোয়া জানি আর কে কজন বলি? যাই হোক, নম্বর দুই ইত্তিবাউল জানায়েজ, কেউ মারা গেলে তার জানাজায় যেন শরিক হয়, আর সে শরিক হওয়ার স্বভাব আপনারা জানেন, যদি নামাজ পড়া পর্যন্ত শরিক হয় তো কত স্বভাব? একটি উহুদ পাহাড় সমান, আর যদি দাফন করা শেষ করা পর্যন্ত শরিক হই তাহলে দুই উহুদ পাহাড় সমান স্বভাব হয়ে যাবে। ওয়া তাশমিতিল আতিস, কেউ যদি ছিকি দেয়, হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জবাবে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। ওয়া নসরিদ দাঈফ, দুর্বলকে সাহায্য করা, দুর্বলকে সাহায্য করতে হবে। আপনি দেখবেন কোন বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারছেন না, কোন অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না, কি কোন এমন মানুষ যে বোঝা বহন করছে সে বহন করতে পারছে না, তো আপনি কি করবেন? তাকে সহযোগিতা করবেন, দুর্বলকে সহযোগিতা করবেন, কিংবা দুর্বল মানুষ সবল মানুষের কাছে অত্যাচারিত তার আপনি সহযোগিতা করবেন। ওয়া আউনিল মাজলুম, লাইট আলাদা আছে, ও আউনিল মাজলুম, যে অত্যাচারিত তার সাহায্য করতে হবে। অবশ্য অন্য হাদিসে আছে যে অত্যাচারী তারও সাহায্য করতে হবে, যে অত্যাচারী তার সাহায্য কিভাবে করবেন? শহীদ, তাকে জুলুম থেকে, অত্যাচার থেকে রুখতে হবে, তাকে অত্যাচার করা থেকে বাধা দিলে পরে সে অত্যাচারের গুনাহ থেকে মুক্ত হবে, আর এতে তার কি হবে? সহযোগিতা হবে। আর ওয়া ইফশা ইসসালাম, এটা হচ্ছে আমাদের বিষয়, আর যেন আমরা কি করি? সালাম প্রচার করি, সালাম শুধু দিই না, ইফসা প্রচার করি, ব্যাপকভাবে কি করি? সালাম দেওয়া নেওয়া করি। ওয়া ইব্রারিল মুকসিম, যদি কেউ কসম খায় তাহলে সেই কসমটাকে আমরা কি করি? পুরা করি। কেউ যদি কসম খায় তো সে যেন সেই কসম ভঙ্গ না করে সেটা চেষ্টা করি। যেমন আপনার সঙ্গে আমার দেখা হলো, সালাম আলাইকুম, ওয়া সালাম, কেমন হুজুর, কেমন আছেন? ভালো আছেন হুজুর, আজকে আমার বাড়িতে চা খেতে হবে। না ভাই, আমার সময় নেই, আমার যেতে হবে না, আল্লাহর কসম আপনাকে যেতে হবে। এবার কি করবেন? এবার যদি আমি না যাই তো আপনি গুনাহগার হবেন, চলো কসম যখন খেলেন চলুন। এই হয় ইবরারুল কসম, মানে আপনার কসমটা যাতে ভাঙা না যায় তার জন্য আমি আপনার কসমটা ভাঙতে দিলাম না, আমি গিয়ে আপনার কসমটাকে পোড়া করলাম। এ হচ্ছে ইবরারুল কসম। এই হচ্ছে সাতটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা সালাম প্রচার করো, ওয়াতাইমু তাআম, তোমরা খাদ্য দান করো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো। কিসের নামাজ? ঈশার নামাজ, তাই না? তাহাজ্জুদের নামাজ। তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সালামের সাথে, দেখেন সালাম, সালাম দিলে পরে সালামের সাথে জান্নাত যাবে। সালাম মানে কি? শান্তির সাথে, নিরাপদে, কোন রকম সমস্যা হবে না। পুল সেরাত পার হওয়ার সময়ে কত অশান্তি আছে আর কত অনিরাপত্তা আছে, সেখানে ওই যে সূক্ষ্ম পুলের উপরে আপনাকে চড়তে হবে, এত ধারালো, তার উপরে আবার কি আছে? আকুশি লাগানো আছে, ধরে ধরে টেনে টেনে ফেলবে। সেই বিপদ থেকে বাঁচতে হলে কি করতে হবে? যে কটা কাজ করতে বলা হলো তার মধ্যে একটা কি? সালাম প্রচার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামে, তোমাদের পূর্ববর্তী জাতির ব্যাধি তোমাদের মাঝে অনুপ্রবেশ করেছে, সেটা কি? আল হাসাদু ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ। হিংসা আর বিদ্বেষ, হিয়াল হালিকা, সেটাই হচ্ছে মুন্ডনকারী। লা আকুলু তাহলিকু শার, আমি বলছি না যে চুল মুন্ডন করে, বরং তাহলিকু দ্বীন, দ্বীন মুন্ডন করে ফেলে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনো, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ইমান আনা পর্যন্ত, ইমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন মোমেন ছাড়া, কোন মোমেন ছাড়া অমোমেন ব্যক্তি জান্নাতে যাবে না, ওয়ালা মানে ইমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর সামান্য সরিষা দানা পরিমাণ ইমান থাকতে কেউ জাহান্নামে থাকবে না। জান্নাতে যাওয়ার সর চাবিকাটি হল ইমান, আর সেটা হল কি? তাওহীদ। আর যদি কারো হৃদয়ের ভেতরে বিন্দু পরিমাণ বা অনু পরিমাণ তাওহীদ থাকে, সে কোনদিন জাহান্নামে চিরস্থায়ী হবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বুয়া, তোমরা ইমানদারও হতে পারবে না যতক্ষণ না আপোষে ভালোবাসা রেখেছ, আপোষে সম্প্রীতি রেখেছ। আফালা উনাব্বিউকুম বিমা, আফালা ইউনাব্বিউকুম বিমা ইউসবিতু যাকুম লাকুম, আমি কি তোমাদেরকে বলবো না যে কিভাবে তোমরা আপোষে ভালোবাসা সম্প্রীতি কায়েম করবে, প্রতিষ্ঠা করবে? আফসুস সালাম বাইনাকুম, তোমরা আপোষে কি করো? সালাম প্রচার করো। আপোষে সালাম প্রচার করলে কি হবে? ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হবে। সালাম দিলে, নিলে, বিনিময় করলে পরে ফলে ভালোবাসা সৃষ্টি হয়। হাদিসের প্রথমটা কি ছিল? পূর্ববর্তী জাতির ব্যাধি কি? হিংসা আর বিদ্বেষ। এখান থেকে আমরা একটা লিংক বুঝতে পারি, যদি কারো মনে হিংসা থাকে সে সালাম দেবে না, যদি কারো মনে আপনার প্রতি হিংসা থাকে সে আপনার সালামের উত্তর দেবে না। আর দ্বিতীয় কি? বাগদা, বিদ্বেষ, আপনার প্রতি ঘৃণা আছে, আপনার প্রতি বিদ্বেষ আছে, আপনাকে সালাম দিতে ইচ্ছা হবে না। কিংবা ঘৃণা ও বিদ্বেষ যদি অন্তরে বিরাজ করে তাহলে আপনার সালামের জবাবও আমি দেব না। হিংসা বিদ্বেষ হচ্ছে খুবই খারাপ জিনিস, আর সাধারণত হিংসা করে সমপর্যায়ের মানুষ, তাই না? ডাক্তার ডাক্তারের হিংসা করবে, চাষি চাষির হিংসা করবে, ব্যবসায়ী ব্যবসায়ীর হিংসা করবে, তারপর আলেম আলেমের হিংসা করবে, হাফেজ হাফেজের হিংসা করবে, এই রকম সমপর্যায়ের মানুষের হিংসা, তাই না? মহিলা মহিলার হিংসা করবে, কোন মহিলা কোন মহিলার হিংসা করবে? যে মহিলার সঙ্গে ভাগাপাটির ব্যাপার আছে, যেমন সতীন সতীনের হিংসা করে, তাই না? সে তো আর খালার হিংসা করতে যাবে না, তাই না? তো এইভাবে এক এক মানুষ তার সমপর্যায়ের যাতে সে শরিক, সে শরিক আনার ব্যাপারে ওর না হোক আমার হোক, ওরটা ধ্বংস হয়ে যাক আমারটা হোক, এটাকে কি বলা হয়? হিংসা। আর যদি এরকম বলা হয় যে না ওরটা হোক আমারও হোক, এটাকে হিংসা না, এটা হিংসা না। হিংসা হলো যে আমারটা ঢাকা থাক আর পরেরটা বিকিয়ে যাক, এই হল হিংসা। সুতরাং হিংসা হচ্ছে খুবই খারাপ, হিংসাতে সালাম আসবে না, হিংসাতে সালাম দিতে ইচ্ছা হবে না। এই জন্যই সম্প্রীতি, আর হিংসাতে সম্প্রীতিও আসবে না। সম্প্রীতি কায়েম করতে হলে সালাম প্রচার করো। সালাম শুরু হলেই দেখবেন আপনার আস্তে আস্তে কি হবে, ভালোবাসা সৃষ্টি হচ্ছে। এই জন্য অবৈধ ভালোবাসাতে আছে কি? আসসালামু সুম্মাল কালামু, তারপরে ফালিকাউন, তার মানে কি বলে, সুম্মা ইবতিসামুন, তার মানে সালাম কালাম হবে না, প্রথমে ইবতিসাম হবে, তারপরে প্রথমে মুস্কি হাসি, তারপরে সালাম, তারপরে কালাম, তারপরে সাক্ষাৎ, তারপরে মওইদ, তারপরে বুঝতে তো পাচ্ছেন। তো এটা হচ্ছে অবৈধ ভালোবাসার ক্ষেত্রে, কিন্তু সাধারণত সত্যি সালাম কি করে? ভালোবাসা সৃষ্টি করে। এই জন্য আমরা পরে সালামের আদবে বলবো যে কোন যুবতীকে তরুণীকে সালাম দেবেন না যদি ফেতনার ভয় থাকে, কারণ তার মুখ আপনি খোলাবেন না সালাম আলাইকুম, তখন সে ভাববে আমাকে সালাম দিল কেন, সে হয়তো এমন ভাবে সালাম দিবে তখন আপনি ঘর বাড়ি আমার সালাম দেওয়ার উত্তর দিল, তো দিয়ে তারপরে শুরু হয়ে যাবে কোথা বাড়ি, কোথেকে আসছেন, কেউ তো আপা বলবে, কেউ ভাবি বলবে, কেউ কিছু বলবে, এই বলতে বলতেই এমন একদিকে চলে যাবে যেগুলো আপনারা ফেসবুকে হয়, ফেসবুকে হচ্ছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে, আপনারা সেগুলো নিশ্চয়ই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করল, আইউল ইসলামে খায়ের, কোন ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ইসলাম, তার মানে ইসলামের শ্রেষ্ঠ কাজ কি? তখন তিনি বললেন, তুতইমু তাআম, খোদাত্বকে অন্নদান করো, অন্নদান করো, তাকরা উসসালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সালাম দাও তুমি তাকে চিনো বা না চিনো। এ নয় যে শুধু পরিচিত লোককে সালাম দিলাম, এটা ও হাফেজা তো, সালাম আলাইকুম, তারপর একজন আরেকজন গেল, সে অপরিচিত, আপনি ঘাড় গুঁজে পার হয়ে গেলেন, তাকে সালাম দিলেন। এখন আপনি বলেন, হুজুর জানি না সে মুসলিম না মুসলিম, সত্যি যদি এরকম হয় আলাদা কথা, কিন্তু আপনি জানছেন যে মুসলিম, মসজিদ থেকে নামাজ পড়ে একসাথে বের হলাম, এসে বলছেন তো মুসলিম, আজীব কাণ্ড, মানে অবাক কাণ্ড, নামাজ পড়ে একসাথে বের হচ্ছি, লম্বা দাঁড়িয়ে রয়েছে দেখছে, তারপর এসে বলছে আন্তা মুসলিম, তা আমি বললাম যে তোমার সঙ্গে নামাজ পড়ে বেরোলাম, তুমি দেখতে পাচ্ছ না মুসলিম না মুসলিম, বলছে না আমার উদ্দেশ্য হলো সে তুমি মিয়াফিল মিয়া না কি, মানে 100% মুসলিম না কেমন, সেটা তো আল্লাহ জানে। এখন তার উদ্দেশ্য হয়তো বা সেই মানে বিদাতি মুসলিম বা মুশরিক মুসলিম, এরকম হতে পারে, বলা যায় না, কিন্তু মানে প্রশ্ন আজীব, এত ইসলামের আলামত দেখে যদি কেউ জিজ্ঞেস করে আনতা মুসলিম, বড় কঠিন, বড় কঠিন। তো আপনি কাউকে চিনলেন তাকে সালাম দেবেন, আর কাউকে চিনলেন না সালাম দেবেন না তা না, হ্যাঁ যদি কাউকে কাফের মনে করেন আপনি সালাম দেবেন না, সেটা আলাদা কথা, পরে আমরা আসছি সে কথাতে। আর এ কথাও বলবো পরে যে কেবল পরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া কিসের আলামত? কেয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আসরাকুন নাসি মাই ইয়াসরিকু সালাতা, সব থেকে বড় চোর হলো সেই, চোর তো বহু রকম হয় তাই না, আপনার গরু চোর আছে, এমনকি কাফন চোরও আছে, কাফন, মুর্দার কাফন পর্যন্ত চুরি করে, আউযুবিল্লাহ, আরে কাফন তো দূরের কথা, লাশ চুরি করছে, লাশ চুরি করছে, কঙ্কাল বিক্রি হচ্ছে, লাশ চুরি করে তো কঙ্কাল বিক্রি হয়, তো কাফন চোর আছে, লাশ চোর আছে, টাকা পয়সা চোর আছে, জমি চোর আছে, পুকুর চোরও আছে, কি করে পুকুর চোর হয়, বিশাল চুরি, যেটা অসম্ভব চুরি, সেই চুরি যে করে সে হচ্ছে পুকুর চোর, তাই না, গরু চোর আছে, ছাগল চোর আছে, ডাকাত, বহু রকমের চোর আছে, কিন্তু সব থেকে বড় চোর কে, সব থেকে বড় চোর কে, না এই বহু রকমের চোরের মধ্যে সব থেকে বড় চোর হলো সেই যে তার নামাজ চুরি করে, যে তার নামাজ চুরি, বলিয়া রাসূলুল্লাহ নামাজ আবার কি করে চুরি হয়, নামাজ কি করে চুরি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউতিমু রুকুআহা ওয়া লা সুজুদাহা, এমন করে নামাজ পড়ে যে তার না রুকু পূর্ণ করে আর না সিজদা পূর্ণ করে। কেউ নামাজ পড়ে দেখাবেন কিভাবে নামাজ চোর হয়, নামাজ পড়ে দেখান কেউ কিভাবে নামাজ চুরি করা হয়, কিভাবে লোকে নামাজ পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে দুরাকাত নামাজ পড়ে না, যে তার নামাজে পিঠ সোজা করে না আল্লাহ তাআলা সেই নামাজের দিকে তাকিয়েও দেখেন না, মানে ছটাচট ছটাচট পড়ছে, খালি সু সু সু সু, খালি সু সু নজর আছে, হয়ে গেল একদম, আরো তাড়াতাড়ি আছে, আরো তাড়াতাড়ি আছে, এমন এমন নামাজ, দেখি কি বলে, দেখেন আপনি নামাজ চুরি কি করে দেখেছেন, নামাজ চোর, মানে মসজিদে বিভিন্ন লোক দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন যে নামাজ পড়ছে আর সোজা হয়ে দাঁড়ায় না, তো হাফ দাঁড়ায়, হাফ হাফ দাঁড়ায় আপনার রুকু থেকে উঠে, হ্যাঁ তারপরে সিজদাতে সোজা হয়ে বসে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম হাফ হাফ, এ হচ্ছে চোর, বড় সব থেকে বড় চোর হচ্ছে এই নামাজি যে এইভাবে নামাজ পড়ে, সবচেয়ে বড় চোর, সেই সেই নামাজের দিকে আল্লাহ তাকিয়েও দেখেন না, কবুল করা তো দূরের কথা, যে তার নামাজে পিঠ সোজা করে না, রুকুতে পিঠ সোজা করে না, সেজদাতে পিঠ সোজা করে না, ওই যে হাফ হাফ যেন স্প্রিং লাগানো আছে, কোমরে পাটাপাট ঠুকছে, ঠকছে ঠকছে ঠকাঠক, কাকের দানা খাওয়ার মতো, মুরগি দানা খাওয়ার মতো। এই না, এ হচ্ছে সব থেকে বড় চোর। আর সব থেকে বড় বখিল কে জানেন? সবচেয়ে বড় কৃপণ। বহু রকমের কার্পণ্য আছে, কেউ টাকা দিতে কার্পণ্য করে, কেউ খাবার দিতে কার্পণ্য করে, কেউ লিবাস পড়তে কার্পণ্য করে। সবচেয়ে বড় কৃপণ হল সেই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার কাছে উল্লেখ করা হলো, অথচ সে তার উপরে দরুদ পড়ল না, কমসে কম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে তাহলে সে বড় কৃপণ। আর একজন বড় কৃপণকে যে সালাম দিতে কৃপণতা করে, সালাম হালকা জিনিস, সেই সালামটা দিতেও আপনার মুখে ঘা, সালাম কিংবা দেয় না, মুখে সালামই দেয় না, কিংবা আপনি সালাম দিলে উত্তর দেয় না, সালাম। এমন ভাবে বহু লোক আছে যারা সালামের বিনিময়টা সহজভাবে করতে চায় না, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল। একটা ঘটনা শুনুন, তুফাইল ইবনে উবাই ইবনে কাব হতে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কাছে আসতেন এবং সকালে তার সঙ্গে বাজার যেতেন। কে? আবদুল্লাহ ইবনে উমার সাহাবীর সাথে এই তুফাইল ইবনে উবাই ইবনে কাব, তিনি বাজারে যেতেন, সকালে তার সঙ্গে বাজারে যেতেন। তিনি বলেন, যখন আমরা সকালে বাজারে যেতাম তখন তিনি প্রত্যেক খুচরা বিক্রেতা, স্থায়ী ব্যবসায়ী, মিসকিন তথা অন্য কোন ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করার সময়ে তাকে সালাম দিতেন। একটা মুসলিম মার্কেট, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা সময় কিংবা সাহাবাদের সময়, হয়তোবা ঘটনাটা রাসূলের পরে হতে পারে, কিন্তু সবাই মুসলিম, দোকানে দোকানে মুসলিম, আর সে বাজারে মিসকিনও আছে, হয়তো ভেখারিও থাকতে পারে, সবাইকে কিন্তু সালাম দিতেন। তুফাইল বলেন, সুতরাং আমি একদিন অভ্যাস মতো আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু নিকটে গেলাম, তিনি আমাকে তার সঙ্গে নিয়ে বাজারে যেতে বললেন। আমি বললাম, আপনি বাজার গিয়ে কি করবেন, ডেলি তো সকালে যান, ওই কিছু তো কেনেন না, বাজারে গিয়ে আপনি কিনে কিছুই তো কেনেন না, আপনি তো বেচা কেনার জন্য কোথাও না থামেন আর না কোনো পণ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন, এটা দাম কত, ওটা দাম কত, না কেনেন আর না কিছু বিক্রি করেন, তার দরদামও জানতে চান না এবং বাজারের কোনো মজলিসেও বসেন না। আমি বলছি, এখানে আমাদের সাথে বসে যান, এখানেই কথাবার্তা বলি, বাজারে যাওয়ার দরকার নেই। তুফাইলের ভুঁড়ি মোটা ছিল, তিনি বললেন, এই ভুঁড়ি মোটা, তার মানে রহস্য করে, এই ভুঁড়ি মোটা, আমরা সকালবেলায় বাজারে একমাত্র যাই কি যেন জানো, মানুষকে সালাম দেওয়ার জন্য। দেখছেন, মানুষকে সালাম দেওয়ার জন্য আমরা যাই বাজারে, কি করতে, কেউ যায় মহিলা দেখতে, কেউ যায় মজা দেখতে, কেউ যায়। হ্যাঁ, আমরা এমনও শুনেছি যে কিছু কিছু মহিলা আছে তাদের কেনার কোন প্রয়োজন নেই, এসে এসে পরপুরুষের সঙ্গে কথা বলবো, মানে তার সঙ্গে একটু হেসে কথা বলবো, এই জন্য একে আরবিতে বলে ওয়াসস সাদর, তাই না, ওয়াসস সাদর, তার মানে কথা বলে মন ফ্রি করব, যে দোকানে এটা কত, এটা কত, হ্যাঁ এইটা, এই বলে বলে তারা কি করে মন ফ্রি করে। এমনও আছে লোক, এমনও যুবক আছে যারা মহিলা দেখার জন্য মার্কেটে যায়। আপনি শুনে অবাক যাবেন যে পানের দোকানে যুবতী আছে, সে যুবতী পান সাজিয়ে দেয়, পান খাওয়ার দরকার নেই তবুও ওখানে গিয়ে পান খায়, কেন, তার সঙ্গে দুটো কথা বলবো, আর এই বেচারি কি সালাম দেওয়ার জন্য যায়। পার্থক্য দেখেন, মানুষের মানুষের মনের মনে কত ভেদ, কত পার্থক্য। শুধু সালাম দেওয়ার জন্য, সালাম নেওয়ার জন্য আমি বাজারে যাই, যার সাথে আমার সাক্ষাৎ হয় আমরা তাকে, আমাদের সাক্ষাৎ হয় আমরা তাকে সালাম দিই। সুতরাং দেখুন কত বড় একটা সুন্দর জিনিস। আপনারা শুনেছেন ঈদগাহে যাওয়ার সময় যে রাস্তায় যাওয়া যায়, ফেরার পথে অন্য রাস্তায় আসতে হয়, এর কারণস্বরূপ একটা কথা বলা হয়েছে যে এই জন্য যাতে করে দুই রাস্তার মানুষকে সালাম দেওয়া হয়, এ রাস্তায় গেলাম সবাইকে সালাম, রাস্তায় এলাম সবাইকে সালাম দিলাম। তো যাই হোক, সালাম বিনিময় করার বিশেষ একটা মর্যাদা রয়েছে, সালাম আপনি দেবেন, আর বিশেষ করে বাজারে গেলে বহু লোক থাকে, সেখানে আপনি প্রত্যেক দোকানে দোকানে সালাম দিলে মাশাআল্লাহ অনেক সওয়াব হবে। আর সালামের সওয়াব পরে বলবো আমরা কটা সালাম আছে, কত সওয়াব পাবেন আপনারা। আর বাজারে গেলে বিশেষ করে একটা দোয়া পড়তে হয়, সে দোয়া পড়লে তো 1,000,000 সওয়াব হবে। শুধু 1,000,000 সওয়াব হবে না, 1,000,000 কি হবে, গোনাও ঝরে যাবে, 1,000,000 মর্যাদায় উন্নীত হবেন। মনে আছে সেই দোয়াটা? বাজারে গেলে সেই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার বলতে পারলে মিলিয়ন, আপনি মিলিয়নার, মিলিয়নিয়ার হয়ে যাবেন, মিলিয়নিয়ার। অতএব এই বাজার, বাজার খারাপ জিনিস, বাজার খারাপ জায়গা। এই জন্য বাজারে গেলে আপনি যদি বাজারে ভালো হতে পারেন, বাজারে শয়তানের জিকির হয়, আপনি যদি আল্লাহর জিকির করতে পারেন, নিশ্চয়ই সেই জায়গাতে আপনার প্রচুর সওয়াব আছে। সুতরাং এই সালাম, সালামের মাহাত্ম ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে বলবো আগামীতে ইনশাআল্লাহ। যেমন সালাম দেওয়া কি, ওয়াজিব না সুন্নত, সালামে উত্তর দেওয়ার কি, সালাম উত্তর জবাবের বাক্যগুলো কি, কতটা বললে কতটা সওয়াব পাওয়া যায়, ইনশাআল্লাহ আগামীতে বলবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সমস্ত আদবকে খুঁটিনাটি ভাবে জানতে ও মানতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।